আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম, নাম বুকের বোতাম হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম, দিন এখনো রঙিন, দিন এখনো রঙিন, তাকে আদরে তুলে রাখলাম, আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম। মন রাখা আছে কোন ঈশান কোণে বিষণ্ণতা, চোখ কাটাকুটি হোক সহজ খেলার সময় কোথায়, এই নরম অসুখ হাওয়ায় হাওয়ায় ঠোঁটের তুরু এই তোমাকে ছুঁয়ে দিলাম, নাম বুকের বোতাম হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম।